الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب، ومن يتوكل على الله فهو حسبه، إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قدرا. سورة طلاق 2-3 نمبر آیت. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ তার জীবনের বুদ্ধি মোতাবেক, তার জ্ঞান মোতাবেক কাজ করে, এটি স্বাভাবিক। প্রত্যেকেই তার জ্ঞানের সর্বোচ্চ সীমা পর্যন্ত ব্যয় করে তার নিজের অভীষ্ট লক্ষ্যে, এটাও স্বাভাবিক। এরপরেও মানুষ সবসময় তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। অনেকের জ্ঞান যথেষ্ট আছে, কিন্তু হুঁশ অনেকের কম। এজন্য দেখা যায় বড় বিদ্বান ব্যক্তিরাই হুঁশের দিক সবচেয়ে কম, আর অনেক হুঁশিয়ার ব্যক্তি আছে জ্ঞানের দিক দিয়ে কম। ক্লাসে ফার্স্ট বয় কেন সে ফার্স্ট বয় সে বলতে পারে না, সে কিন্তু মুখস্থ লিখে চলে যায়, ফার্স্ট হয়ে যায়। কিন্তু এই 2-2-4 কেন হলে বলো দেখি, আর বলতে পারে না। হুঁশ আর জ্ঞান কিন্তু এক নয়। ঠিক অমনি করে নিজের ভবিষ্যৎ জানা বিষয়টি মানুষের দূরদর্শিতা সবারই সমান নয়। এরপরও একটা সীমা আছে যেখানে গিয়ে মানুষের সমস্ত যুক্তিবুদ্ধি হারিয়ে যায়, ওখানে গিয়ে সে সম্পূর্ণ নাচার হয়ে পড়ে, বেকার হয়ে পড়ে, সে কোনো পথ ঘাট খুঁজে পায় না। এখানে সে কি করবে? এখানে গিয়ে হয় সে হতাশ হয়ে আত্মহত্যা করবে, যাকে আমাদের বাংলার কবি ভাষায় বলতে হয় আত্মজ্ঞানের নরক অনলে তখনই জ্বলিতে হয়। অধিকাংশ ছেলে যারা আত্মহত্যা করে, এটা কিন্তু এখানে গিয়েই শেষ করে দেয়। বহু মানুষ যারা আজকে মায়েরা বাচ্চাদের খুন করছে, ছেলেরা মায়েদের খুন করছে, মানুষের একটা মিনিমাম মূল্যবোধ যেটা ছিল এটা আজকে হারিয়ে যাচ্ছে। কারণ কি? হতাশা। এই বুদ্ধিমত্তা, বস্তুবাদ মানুষকে এমন নিচে নিয়ে চলে গেছে, সে বস্তুর বাইরে সে কিছুই চিনতে পারে না। দূর অতীতে মূসা আলাইহিস সালামকে তোর উম্মতরা বলেছিল, লন উমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, আল্লাহকে দেখতে পাই না অতএবতে বিশ্বাস করব না যতক্ষণ তোমরা আল্লাহকে আমাদের সামনে এসে দাঁড় করিয়ে এনে দেবে। এই দাবি তারা করেছিল সূরা বাকারা 55 নম্বর আয়াত পড়ে দেখেন। কারণ কি? তারা আল্লাহকে দেখেনি, তার বুদ্ধিতে কুলাচ্ছে না, তার যুক্তিতে কুলাচ্ছে না, তার জ্ঞানের দৃষ্টিসীমাতে কুলাচ্ছে না যে আল্লাহ বলে কিছু আছে। ওখানে গিয়ে তার বুদ্ধিমত্তা শেষ। তখন আল্লাহ তার কুদরত দেখিয়ে দিলেন, ওই 70 জন নেতা গিয়েছিল বনী ইসরায়েলের শ্রেষ্ঠ নেতা, সবগুলোকে একসঙ্গে ওখানে মেরে ফেল দিলেন। তো মুসা দোয়া করি, আল্লাহ আপনি করলেন নাকি? এখন তো লোকেরা বলবে আমি এখানে এনে ওদেরকে মেরে ফেলেছি, তো আমাকে কি আপনি মারবেন? আল্লাহ পাক আবার মুসার দোয়া কবুল করে দিনের দিন ওখানে তাদেরকে বাঁচিয়ে দিলেন। সুমা বাসনাকুম ইমবাউদে মওতকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমরা তোমাদেরকে আবার পুনরায় বাঁচিয়ে দিলাম তোমাদের মৃত্যুর পরে, এজন্য লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। কিন্তু কৃতজ্ঞতা হয়নি, উল্টা হয়ে গেল, একটা জাদুবাদু কিসের আল্লাহ আল্লাহ, একদম উল্টা। মানুষের বুদ্ধিমত্তাই চূড়ান্ত সত্য নয়, মানুষের জ্ঞান চূড়ান্ত সত্যের অধিকারী নয়। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য বাংলাদেশের নেতারা খুবই মাঝে মাঝে ভদ্র ভদ্র কথা বলেন, আমরা বুঝতেই পারি না তাদের সে জ্ঞান ভিত্তিক ওয়ালা তাসে গেল কোথায়। যিনি খুব বেশি জ্ঞান ভিত্তিক সমাজ কায়েম করা ওয়াজ করতেন, রেডিও টিভিতে শুনতাম জেলখানায় বসে, তিনি কোথায়? তা তো খবরই নেই। জ্ঞান চূড়ান্ত শক্তি নয়, চূড়ান্ত স্তর ওখানে গিয়ে আপনার হারিয়ে যাবে। দুনিয়ার বড় বড় জ্ঞানীরা এখানে ফেল, কিছু বলতে পারেনি। এখানে গিয়ে শুরু হয় আপনার চূড়ান্ত সত্যের উৎস, যেখানে সেখানে জ্ঞান চলে যায়। নিউটন সারা জীবন জ্ঞানের সাধনা করলেন, মৃত্যুর সময় বলে গেলেন জীবনভর বিজ্ঞানের সাধনা করলাম, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র বিজ্ঞানের সাগরের তীরের নুড়ি কুড়ালাম, এখনো জ্ঞানের গভীরে ঢুকতে পারিনি। পৃথিবীর বড় বড় জ্ঞানী যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা কখনো নিজের জ্ঞান নিয়ে অহংকার করে না, কারণ ফওকা কুল্লি যি ইলমিন আলিম, আল্লাহ বলছেন প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। চূড়ান্ত সত্য একমাত্র আল্লাহর কাছে, তিনি হচ্ছেন আলিম। আমরা কেউ আলেম হতে পারি, আলিম নই। মানুষ আলেম হতে পারে সে, কিন্তু আলিম হতে পারে না। আলিম তো আল্লাহ, মানুষ হলো আব্দুল আলিম, আলিমের বান্দা, নিজে আলিম হতে পারে না। সব জ্ঞানের আধার হচ্ছেন আল্লাহ, তাই তিনি বান্দাকে এ বিষয়ে সাবধান করে দিয়েছেন, বেশি বাড়াবাড়ি করতে যেও না। মনে দেখো, আল্লাহ মাখরাজা, যে ব্যক্তির প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার একটা পথ বের করে দেন। আপনি জানেন না সে পথটা কি? আর এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যে কল্পনাও করেনি সে। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কল করল, আগেরটা বলা হল ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে। পরক্ষণই আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, যে ভরসা করে আল্লাহর উপরে, ফাহাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ অবশ্যই তার আমর, তার নির্দেশকে পরিপূর্ণতা দান করবেন। তিনি যেজন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেখানে অবশ্যই আল্লাহ পৌঁছাবেন, আপনি যতই বাধা দেন না কেন ঠেকাতে পারবেন না। এই একটা চ্যালেঞ্জ, ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন। কদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, মনে রেখো হে বান্দা, প্রত্যেকটা বস্তুর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আমরা আল্লাহ ঠিক করে দিয়েছি। কে কতদিন বাঁচবে, কে কতদিন কি খাবে না খাবে, বাংলাদেশে মেয়ের সংখ্যা কত হবে, পুরুষ সংখ্যা কত হবে, বাংলাদেশ সরকার বলতে পারবে না। যদি এখন আপনি যত বুদ্ধি খাটান যে দেশে খালি ছেলেই নেব মেয়েই নেব না, মানে ঠেকাতে পারবেন না। কারণ আল্লাহর বান্দা বান্দি হচ্ছে, শুধু যদি ছেলেই হয় তো ছেলেগুলো মেয়েই পাবে কোথায়? অত মেয়ে আল্লাহ দেবেনি, আপনি যতই ঠেকান না কেন, দেখেন না কোনো কোনো বাপের খালি মেয়ে, ছেলেরই খবর নাই। নবীদের মতো দেখেন না কেন, নবীরা কি ছেলে মেয়ে চায়নি, পায়নি? ওটা আল্লাহ বলে দিচ্ছে, আমি কোনো নারীকে বন্ধা করি, আমি কোনো নারীকে, কোনো পুরুষকে বা কোনো নারীকে শুধুমাত্র ছেলে দেই, কোনো নারীকে সিরাফ মেয়ে দেই। দেখেন, নবী লুত ছেলে নেই, দুটো মেয়ে। নবী ইব্রাহিম 86 বছর পর্যন্ত ছেলে মেয়ে সন্তানই পায়নি, শেষে যে ইসমাইল হলো তার 13 বছর পরে গিয়ে এসাহাক হলো, বন্দা নারী বলে জানতো সব বিবি সারাকে, বিবি সারা বয়স তখন প্রায় 100 বছর কাছাকাছি, ওই সময় গিয়ে এসাহাক হলো। হাজরা মারা গেলেন, সারাও মারা গেলেন, নতুন বিয়ে করলেন, এই স্ত্রী গর্ভে ওনার একেবারে 6টা ছেলে, যার মোটে হচ্ছিল না দিন, ঘরে 8 ছেলে। বাবাই মরল, মেয়ের চেহারা দেখেন ইব্রাহিম। আর তারই ভাতিজা লুত, তিনি দুটো মেয়ে পেলেন, ছেলের চেহারা দেখেননি। আবার দেখেন সন্তানই পায়নি, এমন নবীও তো আছে, নবী ঈসা, নবী ইয়াহিয়া, এদের তো ছেলেমেয়ের খবরই নেই। আবার যান কাউকে আল্লাহ একসঙ্গে 2টা করে দিচ্ছে, আদমের কাছে যান আদমের প্রত্যেকটি সন্তানই ডবল ডবল যমজ সন্তান। আগের গর্ভের মেয়ে, আগের গর্ভের ছেলে, পরের গর্ভের মেয়ে বিবাহের ব্যবস্থা ছিল তখন, তখন তার দুনিয়া মানুষ ছিল না, তার সেখানে সব যমজ। আল্লাহ বলছেন এটা আমারই ব্যবস্থাপনা, তুমি ঠেকাতে পারবো না, যত যে আপনি আইন কানুন করেন এখানে কিচ্ছু হবে না, কারণ এই দুনিয়া তো আল্লাহ চালায়, মানুষ তো দুনিয়া চালায় না। যদি ছেলেমেয়ের সংখ্যা মেকদার যাকে বলা হচ্ছে আর কোরআনের ভাষায় কাদার মানে পরিমাণ যদি আল্লাহ ঠিক না করেন তো মানুষ কিছুই করতে পারবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক অমনি করে রুজির বিষয়টাও, যত মানুষ আল্লাহ সৃষ্টি করবে তত রুজি আল্লাহ সৃষ্টি করবে। ঠিক অমনি করে রোগের বিষয়টাও, আল্লাহ বলছেন আমি কোন রোগ নাজিল করি না যতক্ষণ তার জন্য তো ঔষধ নাজিল করি না। এখানে নাজিল ভাষাটা এসছে হাদিসে, বোঝা গেল রোগটাও আল্লাহর পক্ষ থেকে আসে, ঔষধটাও আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি চান আপনি অবশ্যই এই ওষুধ খেয়ে বাঁচবেন, ইন্নাল্লাহ বালাগু আমরিহি, আল্লাহ বলছেন আমি আমার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ করব, কোনো ব্যাটা ঠেকাতে পারবো না, আমি আমি ওকে সেরে দেবো, ওনাকে আরোগ্য দান করব, যে ওষুধ খেলে ওর আরোগ্য হবে ওর ওষুধ ওর ঘরে পৌঁছে দেবো, আমি কোনো ঠেকাতে পারবো না। এই যে বিষয়গুলো আসছে ইমানের বিষয়, বিশ্বাসগত বিষয়, এইখানে যদি মানুষ দুর্বল হয়ে যায়, এমনকি মেডিকেল সায়েন্সও বলে যে রোগীর 80% রোগ সারে তার মানসিক শক্তির উপরে, মানসিক শক্তি বাড়ে তওয়াক্কলের উপরে, আর তওয়াক্কল বাড়ে ইমানের উপরে, যার মধ্যে আল্লাহর উপরেই বিশ্বাস নেই সে কার উপর তওয়াক্কল করবে? কথা বলেন না, যে আল্লাহকেই মানে না সে তওয়াক্কল কি হবে? ও তো তওয়াক্কল করবে নিজের জ্ঞানের উপরে, জ্ঞানের তো কোনো মূল্যই নেই, যে এক মিনিট পরে সে কি করবে সে বলতে পারে না, কালকে সে জীবনে তার কি হবে সে বলতে পারে না, ও আর কিসের জ্ঞানী? আপনি হয়তো বুদ্ধিশুদ্ধি দিয়ে বলতে পারেন, তাই তো লক্ষ লক্ষ বোঝা যাচ্ছে আরো এক মাস বাঁচতে পারে, দেখ কালকে মরে গেল বুদ্ধি শেষ। তাহলে এখানে গিয়েই আমরা কিন্তু চূড়ান্ত ভাবে ব্যর্থ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ বালিগ আমরি, আল্লাহ তার আমরকে তার নির্দেশকে অবশ্যই অবশ্যই পূর্ণতা দান করবেন। এখানে আর মনে রেখে দিও আল্লাহ পাক সবকিছু একটা পরিমাণ মতো সৃষ্টি করেন, কদ জালাল্লাহ লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেক বস্তুর একটা পরিমাণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তার বাইরে সে যাবে না। এই আয়াতটি সম্পর্কে প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্না আকবার আয়াতিন ফি কিতাবিল্লাহ তাফবিজান ওয়া ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আয়াতের কোরআনের যতগুলো আয়াত আসছে সেগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর উপরে ভরসা করার বড় আয়াত হচ্ছে এইটা, সূরা তালাক 2 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার একটা উপায় খুঁজে বের করে দেন, কিভাবে দেবেন তা আপনি জানেন না, আর তাকে আল্লাহ রুজি পাঠিয়ে দেবেন কোন উৎস থেকে লা ইহাত আসিফ সে জানে না। এই যে বিষয়গুলো মৌলিক এবং বাস্তব, বস্তুবাদীরাই খুলে অস্বীকার করে কিন্তু আসলে তারাও নিজেরাও কিন্তু ব্যর্থ। আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বস্তুবাদী যিনি, কদিন আগে পেপারে দেখলাম মুক্তিযুদ্ধ হয়েছিল যে জন্য তা কিছুই হচ্ছে না, আমাদের দেশে ইসলামী শিক্ষা চালু করা হলো, এ আবার কেমন হলো? যেন মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামকে খতম করার জন্য, ওনার ধারণাই তাই, উনি কিন্তু নিজে মুক্তিযুদ্ধ করেন নাই, একটা গুলি টাচ করেও দেখেনি, বন্দুকটা কেমন লম্বা না খাটো তাও জানে না, কিন্তু উনি মুক্তিযুদ্ধে বড় পণ্ডিত। মুক্তিযুদ্ধ হয়েছিল এই দেশে ইসলাম খতম করার জন্য নাকি? ইসলাম ছিল বলে মুক্তিযুদ্ধ তোমরা জিতছিলে, আল্লাহর নামে যুদ্ধ ঘোষণা করেছিলে, এখনো রেকর্ড বাঁচতেছে, 1971-22 এপ্রিল ভাষণ শোনাও তোমাদের সেই কালে যারা ছিলেন লিডার লিডার বক্তব্য শোনেন, তাদের সব বাদ দিয়ে কথায় কথায় মুক্তিযুদ্ধ, কথায় কথা আল্লাহ বিরোধিতা, কথায় কথা ইসলাম বিরোধিতা, একটা অভ্যাস হয়ে গেছে নেতাদের। এরা আসলে এরা নাকি বাংলাদেশের বিশিষ্ট নাগরিক, আমরা মনে করি এরা বাংলাদেশের সবচেয়ে অশিষ্ট নাগরিক, এরকম নাগরিকই না যারা আল্লাহকে অস্বীকার করতে, মানুষই না তো, গরু সরল সেদিকে খারাপ। একজন লোক বলল, হে আল্লাহ রাসূল, আপনি যে বলছেন আল্লাহর তাওয়াক্কল করলে আল্লাহর পথ বের করে দেবে, হাদিসটা পড়ি, আর নানাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رجل يا رسول الله اعقلها او اتوكل এই যে আমার হাতে একটা উট ধরে রাখছি বড্ড দুষ্টু, আমি এটাকে এখন ছেড়ে দিয়ে তওয়াক্কল করবো না বেঁধে রেখে তওয়াক্কল করবো? যুক্তি সুন্দর না? এটা তো আমরা বলতে পারি, ব্যবসা করিয়ে তো অকল করবো না, ব্যবসা বাদ দিয়ে তো অকল করবো, চাকরি করিয়ে তো অকল করবো না, চাকরি বাদ দিয়ে তো অকল করবো। প্রশ্ন করো সাংঘাতিক। সেই যুগে আল্লাহর রাসূলের সামনে এরকম প্রশ্ন করার হিম্মতটা হয়েছে? এটা যদি ওই না করতো তা আমরা বলতে পারতাম নাকি? ধন্যবাদ দিতে ওই লোকটাকে, যদি চলে গেছে 2000 বছর আগে। সাক্ষী ছিলেন আনাস বিন মালিক, প্রখ্যাত সাহাবি, উনি সবসময় আল্লাহ নবীর সঙ্গে থাকতেন, কারণ আল্লাহ নবীর গোলাম ছিলেন, তো সবসময় সঙ্গে থাকতেন, উনি অনেক হাদিস জানত। তাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আকলাহা ওয়া তাওয়াক্কাল আও উতলিকাহা আও আতাওয়াক্কাল, আমি কি আমার এই উটটাকে বেঁধে রেখে তাওয়াক্কাল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কাল করব? قال رسول الله صلى الله عليه وسلم আকলহ ওয়া তাওয়াক্কাল, তুমি এটাকে বেঁধে রাখো, এরপর তাওয়াক্কাল করো। রহ তিরমিজি, কত সুন্দর হয়ে গেল না? বেঁধে রাখো, তারপর তাওয়াক্কাল করো, ছেড়ে দিয়ে তাওয়াক্কাল করলে হবে না। এমনকি বুখারী শরীফে এমন হাদিস এসেছে যে সালাত আদায় করছেন, এমন অবস্থা দেখা গেল চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এ জুতো চুরি প্রায় মসজিদে হয়, তাই না? সাহেববাজার মসজিদে আমার জুতো চুরি হয়ে গেছে, কার কি বলবো, দোতলা পড়তেছে, দেখতে পাচ্ছে নিয়ে যাচ্ছে, কি করবো, এত ভিড়ের মধ্যে জুতো ধরবো নাকি? জুতো তো কোনো ডকুমেন্ট, এটা আমার জুতো, চলে গেল, দেখলাম খালি পাতা নিচে আসলাম, আমাদের ইউনিভার্সিটির রেজিস্ট্রার সাহেব যাচ্ছিলেন গাড়ি নিয়ে, দেখলাম যে সাহেববাজার মোড়ে দাঁড়িয়ে আছি, ও বুঝতে পেরেছে পায়ে খালি, তো তো গাড়িটা নিয়ে আমার পায়ে দাঁড়ালো, ও কি ভাই কি হয়েছে, বুঝতে পারছেন তো পায়ে খালি, শিখে আমার গাড়িতে ওঠেন, গাড়িতে উঠে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। কথা বলছেন তো, তে জুতা চোর মন্ডিদের সঙ্গে যেন ইবলিশও থাকে না, চোরও থাকে, ওকে হটানো খুব মুশকিল। ওখানেও হাদিসে এসছে, তুমি সালাদ বাদ দিয়ে চোর ধরো, বকর শরীফ হাদিস মনে রাখেন ভালো করে, সালাদ বাদ দিয়ে চোর ধরো, এটা তাওয়াক্কালে পরিপন্থী নয়, এটা বোঝানোর জন্য কিন্তু আপনাকে ঘটনা দৃশ্য শুনাইলাম। ওয়ান সোহেব قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لامر المؤمن ان امره كله خير, মুমিনের জন্য আশ্চর্য হতে হয় যে তার সমস্ত কাজই হলো উত্তম, সমস্ত কাজই কল্যাণময়। ওয়ালাইস যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিন, আর এটা একদম পূর্ণাঙ্গ মুমিন ছাড়া কার পক্ষে এটা পাওয়া সম্ভব নয়। ইন আসাবাতু সাররা শাকারা, যখন তার কোন খুশির খবর আসে তার জীবনে, সাকারা, সে শুক্রিয়া আদায় করে, তা কানা খায়রান লাহু, এটা তার কল্যাণ হয়ে গেল। ওই নাসাবাত ও দররা, ওই নাসাবাত ও দররা ও সবারা, আর যদি তার কোনো কষ্ট আসে তার জীবনে সবর করে, তা কানা খায়রান লাহু, এটাও তার জন্য উত্তম হলো। দেখেন, যখন মোমেন কোনো খুশির কাজ তার ভাগ্য হয়, সে খুশি হয়ে শুক্রিয়া আদায় করে, অহংকার করে না যে আমার বুদ্ধি ছিল বলেই তো পাইছে না, অন্যরা পায় না কেন, নিজের ক্ষমতার উপরে অহংকার করে না, বুদ্ধির উপরে অহংকার করে না, নিজের শক্তির উপরে অহংকার করে না, সে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে। অধিকাংশ মানুষই আমরা শুকরিয়া আদায় করি না, এটাই আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন আমাদের। দেখো, একটা পূর্ণ মোমিন যিনি, তিনি সত্যিকার অর্থে একজন সুখী মানুষ। কেমন সুখী? যখন সে কখনো আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো ফল লাভ করে, অনুগ্রহ লাভ করে, সে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যে বান্দার মাধ্যমে সে কষ্ট হয়, সে বান্দারও শুকরিয়া আদায় করে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লা ইয়াশকুরুন নাস মান লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করে না। যে বান্দার মাধ্যমে আপনি উপকৃত হলেন, অবশ্যই আপনি তার শুকরিয়া আদায় করবেন, এটা কিন্তু একেবারে ফরজের মতো হবে। কারণ আল্লাহ বলে দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় বান্দা শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এটাতে হবে কি, সমাজটা সুন্দর হবে। আপনি যা শুকরিয়া আদায় করলেন, সে সারা জীবন আপনার প্রতি সুধারণা পোষণ করবে যে না, লোকটা তো খুবই ভালো, আমি তার উপকার করলাম, সে কিন্তু আমাকে অস্বীকার করেনি, সে শুকরিয়া আদায় করেছে। শেরে বাংলা ফজলুল হকের একটা গল্প খুবই মশহুর আমাদের মধ্যে, জনৈক ব্যক্তি একদিন যে বলছে, হে শেরে বাংলা, আপনি মানুষের কল্যাণ করতে করতে আপনি যে দেউলিয়া হয়ে গেলেন, ইতিহাসকে আপনি জানেন নিশ্চয়ই, জনকে একবার দেউলিয়া ঘোষণা করেছে ব্রিটিশ গভর্নমেন্ট। দেউলিয়া কাকে বলে, যে তার কিছুই নাই, ঋণ দেওয়ার কোনো ক্ষমতাই নাই, দেউলিয়া ঘোষণা করলে সে নাকি ঋণ মুক্ত হয়, তার দেওয়া ডাকে না, বলে লোকজন বলে, বাবা ও দেউলিয়া হয়ে গেছে, কিছু তো নাই, সেই আর করবো কি। তো উনি হলেন সেই প্রকৃত লোক, অথচ টাকার তার অভাব ছিল না। একটা মামলা দাঁড়ালে তো সেই যুগে সবচেয়ে সেরা উকিল উনি, যাই আসবে সব দাম। তো একজন বলছে, হে নেতা, আপনি এত উপকার করেন মানুষের, অথচ মানুষ আপনার বিরুদ্ধে খালি গালি গালাজ করে, খালি খারাপ বলে, ভালো কেউ বলে না, কারণটা কি বলতো? কে বলেছে? অমুক যে লোক বলেছে। আচ্ছা তুমি একটা বসো, আমি দেখছি। ভিতরে গিয়ে উনি একটা ডায়েরি আছে, ডায়েরি লেখা আছে কারে কবে কোন উপকার উনি করতেন, এই সবগুলো উনি ডায়েরিতে লিখে রাখতেন তারিখ সহ। বাইরে এসে বলছে, এই বেটা কই, কে বলছিল? আমি বলছিলাম স্যার। হ্যাঁ তুমি কথা ঠিকই বলেছ স্যার। কি কি বললেন? এই জন্য আমি যে ডায়েরি দেখলাম যে ওকে আমি একদিন উপকার করেছিলাম, আর উপকার করলেই তো সে অস্বীকার করে, এটি স্বাভাবিক বাংলাদেশে। যার উপকার করবো সে অকৃতজ্ঞতা করবে, এটাই স্বাভাবিক। মানুষের কাছ থেকে আমি কিছু চাই না, আমি আল্লাহর কাছে চাই। যে ব্যক্তি মানুষের কাছে কিছু চাওয়ার জন্য মানুষের উপকার করে, মানুষ তাকে অকৃতজ্ঞতা পোষণ করে, কারণ মানুষ এমন অকৃতজ্ঞ যে আল্লাহ বলছেন দুঃখ করে, ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। যে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ সে মানুষের প্রতি কৃতজ্ঞ হবে নাকি? তো আল্লাহ কথাটা বলছেন, দেখেন আল্লাহ কিন্তু বললে যথেষ্ট, আল্লাহ তোকে তো মিথ্যাবাদী আমরা বলি না, কিন্তু আল্লাহ ভাই এই কথাটা কসম খেয়ে বলছেন। পাঁচটা কসম খাইছে, পাঁচটা ঘোড়া, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرنا به نقعا فوسطنا به جمعا। এই পাঁচটা ঘোড়ার কসম খাওয়ার পরে বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ কি কসম খাওয়ার দরকার আছে? আচ্ছা বলুন তো ঘোড়ার কসম কেন খাইল? কুত্তার কসম খাই দিব তো, কুত্তা মরিবের সঙ্গে কোন বেইমানি করে না। আল্লাহ বুঝিয়ে দিলেন সেই যুগের শ্রেষ্ঠ অবোধ প্রাণী ছিল, অবলা প্রাণী ছিল ঘোড়া, যাকে দিয়েই জিহাদ করা হইত, সর্বোত্তম কাজ যাতে জান্নাত পাওয়া যায়, সেই সর্বোত্তম কাজটি একটি সর্বোত্তম প্রাণীর মাধ্যমে সে যুগে করা হইত। এক ঘোড়া জানে এই চারিদিকে বিস্তৃত তরবারির মাঝখানে আমি যদি ঝাঁপ দিয়ে পড়ি, মরিব মরার আগে আমি মরব। অথচ ঘোড়া আদৌ অবাধ্যতা করে না, ঘোড়া মনিবের হুকুম মেনে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। যার ঘোড়া যত সাহসী সে মনিব তত দ্রুত তার উদ্দেশ্য সাধনে সক্ষম হন। ঘোড়া যদি শুয়ে পড়ে, আপনি যতই বীর পুরুষ হন কাজ হবে? এজন্য এখানে ঘোড়ার উদাহরণ দেওয়া হয়েছে। কুকুর যতই বুদ্ধিমান হোক, বানর যতই বুদ্ধিমান হোক, ঘোড়ার এই কাজ থেকে কুকুর বানরে পারে না। এজন্য আল্লাহ বলে দিচ্ছেন, একটা ঘোড়া যদি তার মানুষের প্রতি এত কৃতজ্ঞ হতে পারে, হে মানুষ তুমি তোমার প্রতিপালক আল্লাহর প্রতি কি কৃতজ্ঞ হতে পারো না? এইটা বোঝানোর জন্যই কিন্তু এটা আসছে। তফসিল কোরআন 30 পারা পড়ে দেখবেন, এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি সেখানে। একটা পশু মানুষের প্রতি মনে এত জীবন বাজি রেখে ঝাঁপ দিয়ে পড়ছে, আর তুই মানুষ আল্লাহর জন্য কাজ করতে পারিস না? মানুষ তো স্বীকার করবে না, হ্যাঁ না আমরা সবাই আল্লাহ স্বীকার করি, আমরা তো সবাই বলি ভোট দিই সব সময়, না আল্লাহ আকবর মাশাআল্লাহ আল্লাহর জন্য সবাই আমরা, কিন্তু আল্লাহর বিধান পালন করা বলে আর আমরা নাই। যে কাজ করলে আল্লাহর বিধান মানলে গরিব হতে হবে, সে কাজটি বান্দা মানবে নাকি? 100 টাকা লোন দিয়েছেন, 110 টাকা পাবেন, 10 টাকা লস হবে যদি আপনি সুদ না নেন, এই লস কি আপনি করবেন? যতই মুখে বলেন করবো আদৌ করবেন না। বাংলাদেশের ঘরে ঘরে সুদে সেয়ে যায়নি, এনজিও সুদ, ব্যাংকের সুদ, সুদে সুদে প্রত্যেকের রক্ত সুদে তৈরি। গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট যাচ্ছে, গভর্নমেন্ট নিজেই সুদ কর, সমস্ত সুদগুলো গভর্নমেন্টই টিকে রেখেছে দেশে, এর দায় দায়িত্ব কার ঘাড়ে পড়বে? হাজার হাজার সুশিক্ষিত ছেলেপিলে আজকে বাধ্য সুদে চাকরি করতেছে। সরকার সবই জানে, গভর্নমেন্ট জানে, তারা খুব ওমরা করে, হজ করে, টাকা জালে আসে, তারা জান্নাত কেনে ঘন ঘন ওমরা করে, ভাব করে এই যত ওমরা তত নেকি, যত হজ তত নেকি, তোমার হজ নেকি কিচ্ছু, ওতে পিকনিক করা কাজ কিচ্ছু হবে না, কারণ তুমি যারা চোর, তুই হারামখোর, তুই সুদখোর, ঘুষখোর, তোমার হারামি অর্থ দিয়ে তুমি জান্নাত পাবে? অত সস্তা ঔষধে যদি ভেজাল থাকে সে ঔষধ দিকে রোগ সারে, তো আপনার ইবাদতেই ভেজাল, ওই ইবাদতে কবুল হবে? অত সহজ না। দুর্ভাগ্য মুসলিম নেতৃবৃন্দ এই বিষয়গুলি একেবারে হালকা করে দেখেন, এই বিষয়টি হালকা করে দেখার বিষয় নয়। মুমিন শুক্রিয়া আদায় করে, কখনোই নাশকর হয় না, একটা সামান্য কাজও করলেও তিনি তার প্রতি শুক্রিয়া আদায় করেন, এটাই স্বাভাবিক। আল্লাহ নবীর স্ত্রী খাদিজার কথা কে না জানি আমরা, খাদিজার বান্ধবীরা যেহেতু সব জাহেলি আমলে মৃত্যুবরণ করেছেন, অনেকেই ইসলাম কবুল করার আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, অথচ আল্লাহর নবী সেই খাদিজার বান্ধবীদের বাড়িতে পর্যন্ত উপঢৌকন পাঠাতেন যে না এরা আমার স্ত্রীর বান্ধবী ছিল, তারা আমাদের হিতাকাঙ্ক্ষী ছিল, কখনোই আমাদের ক্ষতি করেনি, এটা কাফেরদের বাড়িতে পর্যন্ত তিনি হাদিয়া পাঠিয়ে দিয়েছেন, এটা কিসের প্রমাণ? এটা শুক্রিয়ার প্রমাণ নয়? এই শুক্রিয়া আদায় করার মেজাজটা আমাদের হারিয়ে যাচ্ছে। যিনি যতটুকু উপকার আপনার করবেন অবশ্যই আপনাদের শুক্রিয়া আদায় করবেন, যদি করতে পারেন তাহলে আপনি সফল, না করলে আপনি হয়তো সংকীর্ণ চেতা, আপনার প্রতিও কেউ শুক্রিয়া আদায় করবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন দেখো মুমিন জীবনটা একটা বিস্ময়কর জীবন, যখন সে আল্লাহর অনুগ্রহ লাভ করে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আবার যখন সে আল্লাহর পক্ষ থেকে কোনো কষ্ট অনুভব করে তখন সে সবর করে, শুকরিয়া অবস্থাতেও আল্লাহর সে প্রিয় বান্দা থাকে, সবর করা অবস্থাতেও সে আল্লাহর প্রিয় বান্দা থাকে। তো মুমিনের জীবনটাই হল কল্যাণময়, কল্যাণ আর কল্যাণ। আমাদের জীবন যেমন সত্য আমাদের মৃত্যু তেমনি সত্য, তাই না? আজকে আমরা জুমা পড়ে হয়তো দেখবেন একটা জানাজা পড়ব, আমি দেখলাম এই মাত্র জানাজা এসে গেল, এই জানাজা কি আমাদের জন্য শিক্ষণীয় নয়? এই জানাজার এই মাইয়ের এর যারা উত্তরাধিকারী আছেন, ওয়ারেস যারা বেঁচে আছেন, তাদের জন্য বড় শিক্ষা এখানে এই যে আপনি সবর করুন, কারণ কেউ ইচ্ছায় নিজের ইচ্ছায় দুনিয়াতে আমরা আসিনি, নিজের ইচ্ছায় কেউ দুনিয়াতে বিদায় হব না, যার ইচ্ছায় উনি এসেছিলেন তার জন্য শুক্রিয়া আদায় করুন, যার ইচ্ছায় উনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন তার প্রতি শুক্রিয়া আদায় করুন। এখানে একটা সুন্দর দোয়া এসেছে হাদিসে, আল্লাহ রাসূলের নাতনি যখন মারা গেল জয়নাবের মেয়ে, তো জয়নাবকে তিনি যে সান্ত্বনা দিয়েছিলেন সালাত রাসূল, এটা আমরা উল্লেখ করে দিয়েছি, এত চমৎকার সান্ত্বনা ইমাম নববী বলছেন এর চাইতে উত্তম সান্ত্বনা বাণী হাদিসে কোথাও আসে নাই। ইন্না লিল্লাহি মা আখাজা ওয়ালিল্লাহি মা আ'তা লিকুল্লি আজালুন মুসাম্মা ফাল তাসবির ওয়াল তাহতাসিব। দেখো হে মেয়ে, আল্লাহর জন্য সেটাই যেটা তিনি দিয়েছিলেন এবং আল্লাহর জন্য সেটাই যেটা তিনি নিয়ে নিয়েছেন, প্রত্যেক বস্তুরই একটা নির্দিষ্ট মেয়াদ আছে, অতএব হে আমার কন্যা জয়নাব তাসবির ফল তাসবির, তুমি সবর করো, ওয়াল তাহতাসিব, সবরের বিনিময়ে আল্লাহর কাছে উত্তম বদলা কামনা করো। সবরের বদলায় উত্তম বদলা কামনা করাটার মধ্যেই কিন্তু নেকি নিহিত। সবর তো কাফেররাও করে, মানে বাপ মরিল তো ফেরত হয় না, ওরা কিন্তু সবর করে না, ওরা ডাক্তার উপর হামলা করে, এই বেটা ডাক্তার জন্য বাপটা মরছে, তাই না? আসলে তা নয়, আর তকদিরের লিখন ছিল সেইভাবে উনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, আল্লাহর ইচ্ছা নাহলে কোনো বেটা মারতে পারে না, যেমন নমরুদ ইব্রাহিমকে মারতে পারেনি। তো আপনার সামনে তো দলিল মৌজুদ, যে কোনো ভাবেই হোক না কেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিছু করতে পারবেন? আপনি হয়তো মামলা করবেন, তারপর জীবনটাকে ফেরত পাবেন? যে কোনো ব্যাপারে আপনাকে অবশ্যই আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে হবে, যদি নিতে পারি আমরা সবারা সবর যদি করতে পারি, উদ্দেশ্য ভাল তাহাত আছে, সবরের বিনিময়ে আল্লাহর কাছে এর উত্তম বদলাও চাইতে হবে। আল্লাহ রসুল এই দোয়াটা শেখাচ্ছেন আমাদের, ফাল তাসবের বলে কিন্তু থামেন নেই, সবর করো এটুকু বলতে হয়ে যায়, তাই না? তা নয়, ওয়াল তাহাত আসিব, তুমি সবরের বিনিময়ে আল্লাহ কাছে উত্তম বদলা কামনা করো। যদি আল্লাহ পাক আমাদেরকে এই সবর করার তৌফিক দান করেন, ক্ষমতা আমাদেরকে দেন, তাহলে ইনশাআল্লাহ এর বিনিময়ে আমরা আল্লাহ কাছে নেকি পাব। যিনি চলে গেছেন উনি ফিরবেন না, কিন্তু এই যে আমরা আল্লাহ কাছে উত্তম বিনিময় কামনা করলাম, ইনশাআল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে এর উত্তম বিনিময় তিনি দান করবেন। এই যে বিষয়গুলো আমাদের খুবই জানার বিষয়, জানাতে তো আমরা পড়ি, জানাদের মধ্যে কিন্তু এই দোয়াগুলি পড়ি, ওলা তাফতিন্না বাদা বলি না, আল্লাহ এনার মৃত্যুর পরে আমাদেরকে যেন তুমি ফেতনায় ফেলো না, আমরা যেন আবার তোমার অবাধ্যতা করে ফেতনায় পড়ি যে জাহান্নাম না যাই। দোয়াগুলো আমরা পড়ি বটে, অনেকে অনুভব তো জানি না, আমরা লিখে দিয়েছি বই দিয়েছি, যে পরে যে আপনারা না পড়েন তো আমরা যাবো কোথায় বলেন? বলে তাক্তেন না বাদ বলি না প্রত্যেকে আমরা জানা যাতে ব্যাখ্যাটা কি আল্লাহ তাহার ইবনে আজরাহু বলে তাক্তেন না বাদ আল্লাহ, এই যে আমরা সবাই এখানে হাজির হয়েছি জানা যায়, এখান থেকে যে উজিরাত যে পুরস্কার তুমি দেবে তা থেকে আমাদেরকে তুমি মাহরুম করো না, এবং ওনার পরে আমাদেরকে তুমি ফেতনায় নিক্ষেপ করো না। আমরা কিন্তু এ দোয়া পড়ি জানা যাতে, এ দোয়া আমাদের জীবনের জন্য একটা বড় পাথ, ধৈর্যের গুণের মধ্যে আসে মোমেনের ধৈর্যের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে উত্তম নেকি পর গুণও আসে। কল আব্দুর রহমান বিন আউফ বিখ্যাত সাহাবি মক্কা থেকে মদিনায় বিতাড়িত হয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল বললেন দেখো তোমরা যারা আনসার আসো তারা মক্কা মহাজিদদের মধ্যে ভাই ভাই হয়ে যাও, একজন একজন ভাই হিসেবে নিয়ে নাও, প্রত্যেকের একজনকে দেওয়া হলো, আব্দুর রহমান আউফকে একজনের সঙ্গে দেওয়া হলো। তিনি যে যখন তার সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ হলো দুই ভাই মিল হলো, তখন আনসার ভাইটি বলল হে আব্দুর রহমান বিন আউফ আসেন আমার সঙ্গে, আসলেন বাড়িতে নিয়ে গেলেন, আমার দুজন স্ত্রী আছে কোনটা পছন্দ হয় নেন, আমি একটা তালাক দিচ্ছি একটা আপনাকে দিচ্ছি। চিন্তা করেন এগুলো চিন্তা করা যায় নাকি, মানুষ কত দূর ত্যাগী হলে এটা সম্ভব, এই আমার সহায় সম্পদ এর সব অর্ধেক আপনার, আমার জমি জমা সব সবই অর্ধেক আপনার, আসুন আপনি বলুন কি বলবেন। তখন আব্দুর রহমান তখন যে জবটা দিয়েছিলেন এই জবটা খেলে আমি আপনাদের শোনাচ্ছি, তিনি বললেন দাল্লুনি আলা সুক, হে বন্ধু তুমি আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও। চিন্তা করেন ও কি প্রশ্ন করছে আর কি জবটা দিচ্ছি, দাল্লুনি আলা সুক, আপনি আমাকে বাজারে পথ দেখিয়ে দেন। বুখারী শরীফ 5772 হাদিস, যাত ব্যাপার নাকি, কারণ আমি ব্যবসা করব, ব্যবসার মাধ্যমে বেঁচে থাকব, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম খাদ্য সেটাই যে নিজের কষ্ট করে বান্দা যেটা নিজে উপার্জন করে খায় এটাই তার সবচেয়ে উত্তম খাদ্য, অর্থ আমি কষ্ট করে খাবো, আমি তাওয়াক্কল করবো আপনার উপরে আপনি দেবেন তাই খাবো, এইটা আমি করতে রাজি নই। কোন মতেই উনি নিলেন না, শেষকালে ওনাকে বাজারের রাস্তা দেখিয়ে এলো, উনি বাজারে গেলেন, উনি পনিরের ব্যবসা শুরু করলেন, কিছুদিনের মধ্যে আল্লাহ পাক তার ব্যবসায় এমন বরকত দিল যে তবুকের যুদ্ধের সময় তিনি একাই 4,000 দিনার দান করলেন যার পকেটে কিছুই ছিল না। চিন্তা করে আল্লাহ দেখলেন এ বান্দা এখন তাওয়াক্কলের সঠিক অর্থই বুঝেছে, তাওয়াক্কলও করেছে এবং সে তার নিজের উপার্জন নিজে করার চেষ্টাও করেছে। আপনারা দলিল দেবেন কোরআনে রয়েছে মানুষ যা চেষ্টা করে সেটাই মাত্র পায়, নিশ্চয় আল্লাহ ওই জাতির পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতির নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। এই আয়াতগুলো কিন্তু আপনাদের পক্ষে আছে, কিন্তু এই সঙ্গে সঙ্গে এটাও আল্লাহ পাক বলে দেয় যেটা আয়াত আমরা আজকে পড়েছি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহে ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কল করলো তা সেটি তার জন্য যথেষ্ট হলো। এর ব্যাখ্যা আল্লাহ নবী নিজের জীবনে দিয়ে গেছেন, বলা হচ্ছে আমি উটটা ছেড়ে দিই তারপর তাওয়াক্কল করি, আল্লাহর রাসূল বলেন না উটটা বেঁধে রাখো তারপর তাওয়াক্কল করো, এটা কি তার ব্যাখ্যা নয়? যার উপরে কোরআন নাজিল হয় তিনি তো উত্তম ব্যাখ্যাতা, আমরা যদি মোতাজেলি হই তাহলে আমরা এই আয়াতটা ব্যবহার করবো যুক্তির উপরে, আমরা যদি কেউ মুরজিয়া হই তাহলে আমরা ব্যবহার করব আমাদের দলের পক্ষে, আসলে কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে, এক কোরআনের মূল ব্যাখ্যা হচ্ছেন আল্লাহর রসুল, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা হবে, নিজের জ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে আপনি ঠকবেন, কারণ এই আয়াতগুলো আমি যে বলছি আপনাদের সামনে এক জায়গায় কিন্তু লেখা নেই, একটা সুরা তালাকে আছে, একটা সুরা নাজমে আছে, একটা সুরা হিজরে আছে, একটা এক এক জায়গায়, সবগুলোকে কনসাইজ করে এক জায়গায় এনে ব্যাখ্যা দিতে গেলে আপনি এবার কোরআন হাদিসে যেতে হবে, তখন আপনি একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। সমস্যা হলে এই যারা দু একটা আয়াত ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে এমনভাবে নষ্ট করে ফেলে দিচ্ছে, ফলে কিছু হইতে কিছু হয় না, যা কিছু আল্লাহ হইতে হয় সব ফেলে রাখো সেলি বিলে, চলো আমার তবলিগ যাবে এক চিল্লা মেরিয়ে আসে যায় আল্লাহ পাক আমাকে জানাতে নিয়ে চললেন, এতই সস্তা, কেউ জীবন চিল্লা, 3 মাস চিল্লা, বছর চিল্লা, দুনিয়া চিল্লা, আমি গেলাম তোমার ওই আল্লাহর পথে মানে কি, এই যে আল্লাহর হাঁটতে হবে গাট্টি কুটি নিয়ে, এটা হলো আল্লাহর পথ, আরে পথ ব্যথা ওইটা ব্যাখ্যা উল্টো পাল্টা ব্যাখ্যা করে নিয়েছে, ঘরে বসেও যদি তুমি আল্লাহর পথে ইবাদত করো, ওটা কি আল্লাহর পথ নয়? কে কাকে বুঝায়? ওটা ওটা বুঝে রাখছেন। আবার ধর কত বুদ্ধি, আল্লাহ নবী যদি মাইকে খতবা দেন, আজান দেননি, বেলাল মাইকে আজান দেননি, আমরা বেলাল আজান মাইকে দেব না, কিন্তু বয়ানের সময় মাশাআল্লাহ মাইক চলে কোনো সমস্যা নাই, সারা ঢাকা বয়ান শুনবে। তখন মাইকে আল্লাহ নবী মাইকে বিদায় হজে খতবা দিয়েছে নাকি? কে কাকে বুঝাবে? প্রত্যেকে তার জ্ঞান মতোই দুনিয়া কাজকর্ম করে। আমাদের স্পষ্টভাবে আপনাদের সামনে কিন্তু আমরা যখন বক্তব্য রাখি, খেয়াল করে দেখবেন একটি কোরআন আয়াতে কতগুলি কোরআন আয়াত সঙ্গে যোগ করে দিই, ঠিক আয়াতের সঙ্গে সঙ্গে হাদিস বলি। কারণ কোরআনের কোরআন নাজিল হয়েছে যে রসুল ইব্রাহিম, তিনি তো আমাদের অনুসরণীয়, এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন ওটি হচ্ছে আমাদের গ্রহণীয়। এর বাইরে যাওয়ার কোনো কায়দা আমাদের নাই। এর বাইরে গেলে কিন্তু আমি আহলুর রায় হয়ে যাব, আমি রায়পন্থী হয়ে যাব, আমি আহলুল হাদিস থাকব না। মৌলিক একটা পার্থক্যের মধ্যে আছে, প্রিয় একটা দার্শনিক পার্থক্যের মধ্যে আছে, আকিদাগত পার্থক্য আছে। ইবনে উমার থেকে একটা হাদিস বলে শেষ করে দিই। একজন লোক এসে বলছে, হে আল্লাহ রসুল, সবচেয়ে জ্ঞানী কোন মানুষ? মানে মানুষটা জ্ঞানের পর সবকিছু করে তো। আইউল মুমিনিন আকিয়াস, সবচেয়ে বড় জ্ঞানী কোন মুমিন হবে? তখন তিনি বললেন, দেখো, আকসার হুম লিল মৌতে জিক্রান ও আহাসান হুম লিমা বাদাহু ইস্তেদাদান উলাইকাল আকিয়াস, রহ ইবনু মাজা। দেখো হে প্রশ্নকারী, সবচেয়ে বড় জ্ঞানী সেই, আকসার হুম লিল মৌতে জিক্রান, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, আর যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মনে রেখো, উলাইকাল আকিয়াস, ওরাই হল সত্যিকারের জ্ঞানী। আর কিছু বলা লাগবে? আল্লাহর রাসূলের জবাব পাওয়ার পর আর কোন কথা চলে না এখানে। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বড় জ্ঞানী, আর এদের মধ্যে সে হলো সবচেয়ে বড় চরিত্রবান, আর এদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী সেই, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি দুনিয়া থাকতেই গ্রহণ করে। এটি হচ্ছে সবচেয়ে বড় উপদেশ আল্লাহ রাসূলের। হাদিসগুলো দয়া করে মনে রাখার চেষ্টা করবেন। এবার শেষে যে তিনি বলছেন, তোমার সমস্ত জ্ঞান যেখানে শেষ হবে সেখানে গিয়ে তুমি এটা মনে রেখে দিও, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াদখুলু জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন। মুত্তাফাকুন আলাইহি। মনে রাখো হে মুসলমান, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন আমার উম্মতের মধ্যে 70,000 মানুষকে, যারা কখনোই কোন ভালোমন্দ যাচাই বাছাই করার জন্য যে আমরা যাই না জ্যোতিষীর কাছে, ভাগ্য গণনার কাছে, এগুলো তারা করে নাই, যারা ঝাড়ফুঁক নেয় না, যারা সব কাজে সেরেফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 70,000 মানুষ এমন আছে যারা চলে যাবে। এখানে গিয়ে আপনাদের দুটো ঘটনা বলে দিই, জানারও দরকার আছে, কারণ আপনার তাহারি পড়েন তো। উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু উনি বলতেন, আল্লাহ আদুয়া আলা তায়রাতা, হাদিস আছে, হাদিসে সোঁয়াচে বলে কিছু নাই। কিসের সোঁয়াচে? সোঁয়াচে রোগ বললে আমরা, এটা সে জমানাতেও ছিল, এই জমানাতেও আছে। এই জন্য আবুল হাব যখন মরল, তা ছেলেরা তার ধারে কাছে যায়নি, কারণ সোঁয়াচে রোগ নাকি ওকে ধরেছিল। 3 দিন পর্যন্ত ধারেই কোনো ছেলে বেরিয়ে, বউটা সব বাড়তে পারাইছিল। তারপর যখন গন্ধ চোট থাকা যায় না, তখন একজন লোকের সহায়তায় লাঠিতে ঠেলে ঠেলে গুতায় গেতে এক গর্তে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে তারপর ইট মেটে গন্ধ দূর করার চেষ্টা করেছে। এই বেটা আল্লাহ নবী সত্যতা করি, এমন রোগ আল্লাহ তাকে দিল, তার তীর পরিবার লোকেরা পর্যন্ত তার কোনো কাজে লাগেনি। ওমা আগনা আনো মালহু, তারপর কি ওমা কাসাব, তার মাল কোনো কাজে লাগলো না, এবং তার সে উপার্জন কিছুই কাজে লাগেনি, এমনকি নিজের সন্তানের কোনো কাজে লাগেনি, এমন রোগ আল্লাহ তার দিয়েছিল। ওই রোগটা ছিল সহজী রোগ। তো বোঝা গেল সহজে সে যুগে ছিল, এ যুগে আছে। ওমর ফারুক বললেন, কিসের সহজে? আল্লাহর হুকুম ছাড়া এক রোগ আরেকজন যে ঢুকতেই পারে না, নেশত কুষ্ঠরোগী, সে যুগে কুষ্ঠরোগী খুব সহজ বিষয় ছিল। ওমর ফারুকের আকিদা আর আমার আকিদা সমান নাকি? কুষ্ঠরোগী আসলো, তার সঙ্গে খাই দিল, এই বেটা কই অবশ্য রোগ কোথায়, তারা রোগ সব সর্বনাশ। কুষ্ঠরোগী ধারে যায়নি, আমরা ওমর ফারুক সঙ্গে নিয়ে খাই নিল। এবারে বিশ্ব বিজেতা সেনাপতি খালেদুল ওয়ালিদ, যাকে আসাদুল্লাহ গালিব উদাহরণ, আল্লাহ রাসূল তাকে সাইফুমিন সুইফুল্লাহ বলেছিলেন, আল্লাহ তরবারি সবের অন্যতম তরবারি, জীবনে 128টা যুদ্ধ করে কোন যুদ্ধ উনি হারেননি মুসলমান হওয়ার পরে। এই মানুষটা যখন গেলে ইরাক বিজয় করে হীরা নগরীতে, সেখানে এক ওই বিরোধী পক্ষের লোকেরা তাকে খাবার দিল। একজন লোক বলে, হে খালেদ, আপনি এদের খাবার খাইেন না, খাওয়ার মধ্যে বিষ মাখাতে পারে, আপনি ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি, আপনাকে মারতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে, তো আপনি ওটা খাবেন না। খালাদ বলে কি, তোমরা খালাদের তরবারি দেখো, তার হৃদয় তো দেখনি, আমি সম্পূর্ণ আল্লাহ পাক তাওয়াক্কাল করলাম, তোমাদের সামনে বিষ খেলাম, দেখি যদি আল্লাহ পাক তকদির রাখে আমি অবশ্যই মরবো, না রাখলে বিষের কোনো ক্ষমতা নাই, বাস সবার সামনে খেয়ে নিল, কিছুই হয়নি। চিন্তা করতে পারেন, এটাও তার কেরামত, বড় ইমানদারদের উপরে এরকম কেরামত আছে, এগুলো আমরা অস্বীকার করি না। উমর ফারুকের জীবনে ঘটে গেছে, সমাজের তকে করতে পারেনি, ঠিক খালেদ ওয়ালিদের ভাগ্য ঘটে গেছে, তাই খালেদ মৃত্যুর সময় দুঃখ কান্দেছিল, সে বলছে হে খালেদ আপনি কাঁদছেন কেন, আরে আপনার জন্য জান্নাত তো ডাকছে আপনাকে। না, সারা জীবন যুদ্ধ করলাম শহীদ হতে পারলাম না, আমার তো মৃত্যু হওয়া উচিত ছিল যুদ্ধের ময়দানে, কেন বিষয়ে মরবো। চিন্তা করুন কি আকিদা, কি ইমান নিয়ে তারা কাজ করেছেন, ওই জোরালো ইমান তো আমাদের সবার আছে নাকি? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কল করুন, আল্লাহ ইচ্ছা করলে বিষটা পর্যন্ত বিষ হিং করে দিতে পারেন, এই মেজাজ আমাদের থাকতে হবে, সব কাজই আল্লাহর উপর তাওয়াক্কল করতে হবে, হায়াত মৌত তিনি দেন, রোগ তিনি দেন, আরোগ্য তিনি করেন, এই ইমান নিয়ে আমাদেরকে দুনিয়া চলতে হবে, ইনশাআল্লাহ তখনই বিজয় আমাদের সামনে এসে মাথা নত করবে, এর আগে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।